যাহা উহাদেরকে দেওয়া হইবে। ইহা জনপদ সমূহের কতক সংবাদ যাহা আমি তোমার নিকট বর্ণনা করিতেছি, উহাদের মধ্যে কতক এখনো বিদ্যমান এবং কতক নির্মূল হইয়াছে। فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب আমি উহাদের প্রতি জুলুম করি নাই, কিন্তু উহারাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল। যখন তোমার প্রতিপালকের বিধান আসিল, তখন আল্লাহ ব্যতীত যে ইলাহ সময়ে তাহারা ইবাদত করিত, তাহারা উহাদের কোন কাজে আসিল না। তাহারা ধ্বংস ব্যতীত উহাদের অন্য কিছু বৃদ্ধি করিল না। এইরূপেই তোমার প্রতিপালকের শাস্তি, তিনি শাস্তি দান করেন জনপদ সমূহকে যখন উহারা জুলুম করিয়া থাকে। নিশ্চয় তাহার শাস্তি মর্মন্তুদ কঠিন। ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود যে আখিরাতের শাস্তিকে ভয় করে, ইহাতে তো তাহার জন্য নিদর্শন আছে। ইহা সেই দিন যেদিন সমস্ত মানুষকে একত্র করা হইবে, ইহা সেই দিন যেদিন সকলকে উপস্থিত করা হইবে। وما نؤخره الا لاجل معدود এবং আমি নির্দিষ্ট কিছু কালের জন্য স্থগিত রাখি মাত্র। يوم ياتي لا تكلم نفس الا باذنه فمنهم شقي وسعيد যখন সেদিন আসিবে, তখন আল্লাহর অনুমতি ব্যতীত কেহ কথা বলিতে পারিবে না, উহাদের মধ্যে কেহ হইবে হতভাগ্য আর কেহ ভাগ্যবান। فاما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق অতঃপর যারা হতভাগ্য তারা থাকিবে দোজখে, এবং সেখানে তাহাদের জন্য থাকিবে চিৎকার ও আত্মনাদ। خالدين فيها ما دامت السماوات والارض الا ما شاء ربك ان ربك فعال لما يريد সেখানে তারা স্থায়ী হইবে যতদিন আকাশ মণ্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকিবে, যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন। নিশ্চয় তোমার প্রতিপালক তাহাই করেন যাহা তিনি ইচ্ছা করেন। পক্ষান্তরে যারা ভাগ্যবান তারা থাকিবে জান্নাতে, সেখানে তারা স্থায়ী হইবে যতদিন আকাশ মণ্ডলীয় পৃথিবী বিদ্যমান থাকিবে, যদি না তোমার প্রতিপালক অন্যরূপ ইচ্ছা করেন। ইহা এক নির্বিচ্ছিন্ন পুরস্কার। সুতরাং উহারা যাহাদের ইবাদত করে তাহাদের সম্বন্ধে সংশয়ে থাকিও না। পূর্বে উহাদের পিতৃপুরুষেরা যাহাদের ইবাদত করিত, উহারা তাহাদেরই ইবাদত করে। অবশ্যই আমি উহাদেরকে উহাদের প্রাপ্য পুরাপুরি দিব, কিছু মাত্র কম করিব না। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَاخْتُلِفَ فِيهِ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِنْهُ مُرِيبٍ নিশ্চয়ই আমি মুসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর ইহাতে মতভেদ ঘটিয়াছিল। তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের মীমাংসা হইয়া যাইত, উহারা অবশ্যই ইহার সম্বন্ধে বিভ্রান্তিকর সন্দেহ ছিল। যখন সময় আসিবে, তখন অবশ্যই তোমার প্রতিপালক উহাদের প্রত্যেককে তাহার কর্মফল পুরাপুরি দিবেন, উহারা যাহা করে তিনি তো সে বিষয়ে সবিশেষ অবহিত। فاستقم كما امرت ومن تاب معك ولا تطغوا انه بما تعملون بصير সুতরাং তুমি যেভাবে আদিষ্ট হইয়াছো তাহাতে স্থির থাকো, এবং তোমার সঙ্গে যাহারা ঈমান আনিয়াছে